Allahu Allahu Allahu Allah. Alhamdulillah Rabbil Alamin. Wassalatu wassalamu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'du, fa'a'udhu billahi minash shaytanir rajim. فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة. سوره عبس 33 নম্বর আয়াত থেকে নিয়ে 42 নম্বর আয়াত তার শেষ আয়াত পর্যন্ত পাঠ করলাম। ছোট ছোট আয়াত রব বলছেন فإذا جاءت الصاخة, অতঃপর যখন আসবে صاخة, মানে এমন আওয়াজ যে আওয়াজে অথবা যে আওয়াজ শুনে মানুষের কানের পর্দা ফেটে যাবে, মানুষ বয়রা হয়ে যাবে। ফাইদা জাআতিস সাখা, আর এটা কোন দিন? কিয়ামতের দিন। ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফুঁকি দিবেন, তাই না? কোন কোন রেওয়ায়েত এসেছে ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গা হাতে নিয়ে বসে আছেন আর সে মুআল্লার দিকে তাকিয়ে আছেন, চোখের পলক মারছেন না। কোন সময় যে রবের নির্দেশ আসবে, সুবহানাল্লাহ, আর তিনি শিঙ্গায় ঢুক দিবেন। শিঙ্গায় ঢুক দিলে সমস্ত সৃষ্টি তছনছ, কুল্লু মান আলাইহা ফান, ধ্বংস হয়ে যাবে, শুধু রব্বুল আলামিন বাকি থাকবে। সুবহানাল্লাহ, নিয়মতান্ত্রিক। তারপরে দ্বিতীয়বার যখন শিঙ্গায় ঢুক দিবেন, ফাইদা হুম মিনাল আজদাদি ইলা রব্বিহিম ইয়াকসিরুন, সবাই খবর থেকে বেরিয়ে রবের দিকে দৌড়ে দৌড়ে যাবে। সুবহানাল্লাহ, তো ফাইদা জাআতিস সাখা, যখন সাখা আসবে সেই ভীষণ আওয়াজ আসবে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ঢুক দিবেন। আহলুল ইলম বলেন এটা হচ্ছে দ্বিতীয়বার শিঙ্গায় ঢুক, এরপরেই উল্লেখ করছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কোন দিন হবে? যেদিন ভাই ভাই থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার মাকে দেখে পালাবে, বাপকে দেখে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী থেকে পালাবে, সন্তানদের থেকে পালাবে। কেউ কারো সহযোগিতা করতে পারবে? আচ্ছা দেখুন তো, এই যে কয়েকদিন পূর্বে নেপাল যে ভূমিকম্প হয়ে গেল, আপনারা দেখতে পেয়েছেন ভূমিকম্পর অবস্থা, হয়তো কেউ কেউ দৃশ্য দেখেছে, কে কোন দিকে ছুটে বলাবে, কেউ একজন আরেকজনের দিকে তাকাচ্ছে না, ঠিক না? এটা তেমন কিছু না, হালকা ঝটকা। মাঝে মধ্যে দেখা যায় সুনামি, কি অবস্থা ইন্দোনেশিয়ার যে সুনামি হয়ে গিয়েছে দেখেছেন আপনারা? আর সেদিনকার ভূমিকম্প দেখে দেখলেন বাংলাদেশের পল্লীচরে যখন জলোচ্ছ্বাস হয়েছিল সেই দৃশ্য অনেকে দেখেছে। দুনিয়াতেই আমরা দেখতে পাই কেউ কারো দিকে তাকায় না, এরকম বিপদ আসলে তাহলে এদিন মহাপ্রলয় হবে, সেই কিয়ামতের দিন আপনি আপনার ভাইকে সাহায্য করতে পারবেন? আপনার মাকে সাহায্য করতে পারবেন?

আর আপনি বলেন আমি বড় হয়ে গেছি, কি হয়ে গেছে বলুন, কিছুই শিখেননি। যিনি সব জানবে সে তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। বাকি আপনি যতই জ্ঞান অর্জন করেন কম, কারণ রাব্বুল আলামিন নিজে বলেছেন ওয়া উতিতুম মিন ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে। আচ্ছা বলেন তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো বড় আলেম ইলমে শরীয়ত দিক দিয়ে পৃথিবীতে আর কেউ আসবে, আর কেউ এসেছে? ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রব শিখিয়েছেন দোয়া, বলেছেন কুর রব্বি জিদনি ইলমা, তুমি দোয়া করো, তুমি বলো হে রব তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। বলে সুবহানাল্লাহ, তাহলে জ্ঞান যত অর্জন করবেন তত মনে করো আপনার কম হয়েছে। তাই আমরা সবাই দোয়া করবো, রবের কাছে চাইবো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, বেশি বেশি করে পড়বেন, এরই অর্জন করুন। ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহি আল-উলামা, আল্লাহকে তারাই ভয় করে যারা কি জানে, যারা জ্ঞানবান। তোমার কাছে জ্ঞানই নেই, তুমি আল্লাহকে কিরকম ভয় করবে? তাই এই অর্জন করার জন্য একটু সচেষ্ট হন, আগে ভাগে আসার চেষ্টা করুন, এই দিন শিখুন। দিন শিখলে এলিম অর্জন হলে আপনি আমল করবেন, আর আমল করলে এলিম অর্জন করলে ওইটা আপনি ইনশা আল্লাহ কিয়ামতের দিন পাবেন। বলেন ইনশা আল্লাহ। আর যিনি আমল না করেন, আমল করলেন না, আল্লাহ না আমল মানি করলেন, ওর বদলা ওই যে আসবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যে কেউ অনুপরিমাণ নেকি করবে সে তা দেখবে কিয়ামতের দিন, আর যে কেউ অনুপরিমাণ খারাপ কাজ করবে, পাপ করবে, আল্লাহর নাফরমানি করবে, তাও সে দেখবে। সবাই বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা কোনটা ভালো করব না খারাপ করব? ভালো করার চেষ্টা করব, ইলম অর্জন করব। যে কোনো আমল করার জন্য ইলমের প্রয়োজন, ইলম ছাড়া করবেন না, করতে পারবেন না। আচ্ছা لكل امرئ منهم يومئذ شأن يغنيه يا مصيبين সবাই নিজ কাজে ব্যস্ত, নিজে নিজের কাজে ব্যস্ত, আরেকজন কি রকম সাহায্য করবে? লা يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, তার মা থেকে পালাবে, তার বাপ থেকে পালাবে, তার সহধর্মিনী থেকে পালাবে, তার বাচ্চা কাচ্চাদের থেকে পালাবে। যদি এদের থেকে পালায় তাহলে বন্ধুর সাথে থাকবে না, বন্ধু থেকেও পালাবে। পালাবে তো, ওই সময়কে স্মরণ করো। فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ يَقُولُ رَبُّ الْعَالَمِينَ وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ কিছু লোকের চেহারা সেদিন সজীব থাকবে, সুন্দর থাকবে, আলোকিত থাকবে, আলোকিত। ضاحكه مستبشره, হাসি খুশি তাদের এই চেহারায় হাসি থাকবে, মুস্তাবশিরা আনন্দিত পুলকিত থাকবে। আচ্ছা যাদের চেহারা উজ্জ্বল থাকবে, মুস্তাবশিরা উজ্জ্বল থাকবে, সজীব থাকবে, সহাস্য থাকবে, হাসিমুখি থাকবে, মুস্তাবশিরা থাকবে, আনন্দময় আনন্দিত পুলকিত থাকবে, তাদের চেহারা ওরা কারা বলেন তো? ইমানদার, ভালো ইমানদার। وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة رسول سبحانه তাই যদি আপনি চান আপনার চেহারা কাল কিয়ামতের দিন উজ্জ্বল হোক তো ভালো লোকের সাথে থাকবেন, বুঝছেন? ইলম অর্জন করবেন, ভালো আমল করবেন, কারণ আমরা মুসলিম, আমাদের বিশ্বাস রয়েছে কিয়ামত আছে কিনা। যদি কেউ বিশ্বাস না করে কিয়ামতের উপর তাহলে সে মুমিন না, মুসলিম না, সে কাফের।

কাফের যারা আল্লাহকে মানে না, আর ফাজির আল্লাহর অবাধ্য সীমা লঙ্ঘন করে, যারা কাফের আর ফাজির এদের হবে এই অবস্থা। পক্ষান্তরে যারা মুমিন মুসলিম তাদের অবস্থা وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة سيدين تدر جارة بجر هبه تراسو حسو تكبه آر آنون دي تو تكبه أمي أمر الله ركسي دعا قولي الله قيامت دين تدر جارة سجيب تكبه تدر جارة حسو حسو تكبه تدر جارة سجيب تكبه تدر جارة হাসিমুখী থাকবে, যাদের চেহারা আনন্দিত আর পুলকিত থাকবে। আল্লাহ তুমি আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করো, আল্লাহ তুমি আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ কালকে আমাদের দিন যেন আমরা আমাদের আমল নামা ডান হাতে পাই, আল্লাহ কে আমাদের দিন যেন আমরা তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ লাভ করতে পারি। তুমি আমাদেরকে সেই তৌফিক দাও। আয় আল্লাহ তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাত মুবারক দ্বারা আমরা যেন সকলে হাওজে কাউসারের পানি পান করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ আমাদের সকলকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় চলার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে বিদআত থেকে বাঁচার তৌফিক দাও, শিরক থেকে বাঁচার তৌফিক দাও, সব রকমের নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও। আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়া সমস্ত মুসলমানদের اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.